نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل أتاك حديث موسى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام سمانی تسوگی سماز পবিত্র কোরআনের সূরায়ে তোহা এর 9 নম্বর আয়াত তিলাওয়াত করা হল। এর পূর্ব পর্যন্ত আয়াতগুলির তফসির থেকে এই পর্যন্ত নিউ ইয়র্ক শহরে আমার যে প্রোগ্রামগুলি হয়েছে সেই প্রোগ্রামগুলিতে আলোচনা হয়েছে। 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে আপনি সমাজের মানুষকে আমার কথা বলার কারণে, আমার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যারা বিরুদ্ধাচরণ করে, যারা দুশ্মনী করে, যারা শত্রুতামি করে, এদের দুশ্মনীর কারণে আপনার কষ্ট হয়, এই কষ্টটা একা আপনার নয়, আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন তাদের সবাইকেই দুশ্মনের মোকাবেলার জন্য কষ্ট করতে হয়েছে। এই কথা প্রসঙ্গে আল্লাহ 9 নম্বর আয়াতে বলেন ওয়াহাল আতাক হাদিসু মুসা, আপনি কি মুসা আলাইহিস সালামের খবর জানেন? অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম কি পরিমাণ দুশ্মনদের দুশ্মনীর মোকাবেলা করতে হয়েছিল আপনি কি জানেন বলে আল্লাহ মুসা আলাইহিস সালামের এই সমস্ত দুঃখ কষ্টের ইতিহাস সূরায়ে তোহার 9 নম্বর আয়াত থেকে তুলে ধরেছেন। উদ্দেশ্য, যেহেতু আপনার পূর্ববর্তী নবীগণ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট সহ্য করেছেন, তাই এই রকম কষ্টটা একা আপনার বেলায় নয়, এই বলে আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এ প্রসঙ্গে গতকাল বলা হয়েছে, গতকালকের প্রোগ্রাম যেখানে ছিল, মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের বংশ পরিচয় গতকাল সবিস্তারে আলোচনা করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলে ছিলেন, এই বারো ছেলের আওলাদদেরকেই বনি ইসরাইল বলা হয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, তারা সবাই বনি ইসরাইল বংশের নবী। এই বনি ইসরাইল বংশটা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, অথচ মুসা আলাইহিসসালামের সাথে ফেরাউনের যে সংঘর্ষ হল, মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ফেরাউনের যত দুশ্মনী চলেছিল সবগুলি ঘটনা হয়েছিল মিশরে। সামনের কথাগুলি বুঝার জন্য স্মরণ রাখা দরকার যে বনি ইসরাইলের বংশটা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল। এই বংশের নবী মুসা আলাইহিসসালাম, কাজেই মুসা আলাইহিসসালামের সাথে মিশরের বাদশাহ ফেরাউনের দুশ্মনী করার সুযোগটা কিভাবে হলো? এই বংশের লোকেরা তো সিরিয়ার বাসিন্দা, অথচ ফেরাউন তো মিশরের বাসিন্দা। তাই বনি ইসরাইল মিশরের বাসিন্দা, বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, এই প্রশ্নের জবাবটা আগে পরিষ্কার করা দরকার। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের এক আয়াতে বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসসাইলিন। যারা প্রশ্ন করে যে বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল, এরা মিশরের বাসিন্দা কিভাবে হইল, আল্লাহ বলেন এদের প্রশ্নের জবাব রয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে। সেই ঘটনা আল্লাহ সবিস্তারে সূরা ইউসুফে বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত কথা হল, হযরত ইউসুফ আলাইহিসসালামের বড় দশ ভাইয়েরা দুশ্মনী করে প্রথমে সাত বৎসর বয়স্ক শিশু ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল। তারপরে একদল ব্যবসায়ীরা পানি তোলার উদ্দেশ্যে সেই কুয়ায় বালতি ফেলেছিল। ইউসুফ আলাইহিসসালাম সেই বালতিতে বসে কুয়ার থেকে উদ্ধার হয়ে গেছিলেন। এটা জানতে পেরে বড় দশ ভাইয়েরা যারা কুয়ায় ফেলে দিয়েছিল, তারা সেই ব্যবসায়ী কাফেলাকে বলল, এই ছেলেটা আমাদের গোলাম, তার যত গুণ তোমরা দেখো না কেন সবগুলি ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় একটা দোষ আছে, যে দোষের কারণে কোন গুণকেই আর গণ্য করা যায় না। দোষটা হল সে পলায়ন করে, ভাগিয়া যায়। এই কারণে এই গোলামটা আমরাও রাখতে চাই না এবং তোমাদের কাছে বিক্রি করে দেব, উচিত মূল্যে নয়, অতি অল্প মূল্যে। অল্প মূল্যে বিক্রি করে দেওয়ার কারণ যেহেতু তার দোষ আছে, এই জন্য উচিত মূল্য নেব না, অতি অল্প মূল্য তোমরা দিলে এর বিনিময়ে আমরা এই আমাদের এই গোলামটাকে তোমাদের কাছে বিক্রি করে দেব। কিন্তু তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, যত অল্প মূল্যের বিনিময়েই তোমরা একে কিনো না কেন, তার কিন্তু অভ্যাস হইল পালিয়ে যাওয়া, ভাগিয়া যাওয়া। তোমাদের কাছ থেকে যদি পালাইয়া যাইতে পারে, তাহলে তো তোমাদের পয়সাও গেল, মালও গেল। তাই আমাদের কাছ থেকে যত অল্প মূল্যের বিনিময়েই তোমরা কিনো না কেন, তাকে এমন সাবধানে নিতে হবে যাতে কোনো সময় পালিয়ে যেতে না পারে। একথা বলার উদ্দেশ্য, হযরত ইউসুফ আলাইহিসসালাম যাকে গোলাম বলে তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে যাচ্ছে, তাদের কাছ থেকে যদি তিনি পালিয়ে যেতে পারেন, বাবার কাছে পৌঁছতে পারেন, তাহলে এদের সকল চক্রান্ত, সকল দুষ্টামি, বাবার কাছে ধরা পড়ে যাবে এবং কড়ায় গণ্ডায় তার বিচার হয়ে যাবে। এই জন্য উদ্দেশ্য একটা আর কথা বলছে আরেকটা। শেষ পর্যন্ত তারা অতি অল্প মূল্যের বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সিকি তুলা ওজনের রূপার দ্বারা তখনকার যুগে ওই দেশে যে মুদ্রা তৈয়ার হইত ওইটাকে দিরহাম বলা হইত। এইরকম 18 দিরহামের বিনিময়ে 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। একটা দিরহামে যদি সিকি তুলা ওজনের রূপা থাকে তাহলে 18 দিরহামে কত তুলা রূপা হয়? 4.5 তুলা। মাত্র 4.5 তুলা রূপার বিনিময়ে তারা আপন ভাইকে ব্যবসায়ীদের কাছে গোলাম বলে বিক্রি করে দিল। তারপর 18টা সিকি 10 ভাইয়ের মধ্যে বন্টন করতে অসুবিধা সৃষ্টি হইল। 20টা সিকি হইলে জনে 2টা নিতে পারত। 18টা সিকি হওয়ার কারণে জনে 2টাও হয় না, আর জনে 1টা করে দিলে আরো 8টা বাকি থাকে। এই অবস্থায় তাদের বড় ভাই বলল, ভাই বিক্রি করা পয়সা আমি নেব না। ভাইকে বিক্রি করা হয়েছে গোলাম বলে এমন পয়সা আমি খাব না। তখন বাকি 9 ভাই বলল, তোমার অংশ না নেওয়াতে ভালোই হইল, এবার 18টা শিখি আমরা 9 জনে 2টা করে বন্টন করতে বড় সুবিধা হবে। এই বলে তারা 10 ভাই আদা তুলা 2টা দেরহাম আদা তুলা পরিমাণ রূপার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে সিরিয়ার থেকে কিনে নিয়ে মিশরের বাজারে গিয়া বিক্রি করে দিল। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে তার স্ত্রী জুলাইখার হাতে লালন পালনের দায়িত্ব দিয়ে বলল, যদিও আমি বাজার থেকে গোলাম হিসাবে কিনে এনেছি, তুমি গোলামের মতো ব্যবহার করবে না, তুমি সযত্নে লালন পালন করো, যেহেতু আমাদের কোনো সন্তানাদি নাই এই কিনা গোলামটাকেই আমরা আমাদের সন্তান বানিয়ে নেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সযত্নে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। জুলাইখার ঘরে 33 বছর লালিত পালিত হইলেন। 7 বছর বয়সে দেশান্তর হয়েছিলেন, আর সেখানে যাওয়ার পরে আরো 33 বছর অতিবাহিত করলেন। আগের 7 আর পরের 33, মোট 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। শেষ পর্যন্ত ওই দেশের বাদশা মূর্তি পূজারি ছিল। ইউসুফ আলাইহিস সালামের চাল চলন আমল আখলাক উঠা বসা চলাফেরা দেখে ইসলামের সত্যতা বুঝতে পেরে বাদশা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বাদশা মিশরের 16 আনা বাদশাহী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হওয়ার পর সিরিয়ায় তার বংশের যারা ছিলেন, বংশটা কোন বংশ? বনী ইসরাইল। সিরিয়ায় তার বংশের যত লোক ছিলেন সমস্ত লোকদেরকে সিরিয়ার থেকে মিশরে নিয়ে গেলেন। এই ঘটনার বিবরণ দিয়া সূরা ইউসুফে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। যারা প্রশ্ন করে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, তাদের প্রশ্নের জবাব ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে আছে। এবার প্রশ্নের জবাবটা আপনাদের ক্লিয়ার হইল কিনা দেখি। এক কথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা। ইউসুফ আলাইহিস সালাম শিশুকালে বিক্রি হওয়ার পর থেকে মিশরের রাজত্ব পাওয়া পর্যন্ত কমসে কম 50 বৎসর অতিবাহিত হইয়া গেল। এই 50 বৎসরের ভিতরে আল্লাহ ওহির মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিয়েছিলেন যে তুমি যে এখানে শান্তিতে আছো, নিরাপদে আছো, এই সংবাদ সিরিয়ায় তোমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিও না, যতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে সংবাদ, তোমাকে এই সংবাদ দেওয়ার নির্দেশ না দেব। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হওয়ার পরও দেশের বাড়িতে নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিজের সংবাদ পৌঁছাইলেন না, আল্লাহ নিষেধ করে রেখেছেন। কেন আল্লাহ নিষেধ করলেন এই প্রশ্নের জবাবটা আরেক ঘটনা। সেই ঘটনা হল হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন 1 বৎসরের শিশু তখন তার মায়ের গর্ভ থেকে তার ছোট ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন। আগের বৎসর ইউসুফ, পরের বৎসর বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন। তারা দুজনের মা অত্যন্ত হালকা স্বাস্থ্যের অধিকারী ছিলেন, খুব দুর্বল ছিলেন। এর মধ্যে আগের বৎসর একটা সন্তান, পরের বৎসর আরেকটা সন্তান জন্মগ্রহণ করার কারণে তিনি জটিলভাবে মারাত্মকভাবে রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বিনিয়ামিন মাত্র কিছুদিন হয়ে জন্মগ্রহণ করেছেন আর ইউসুফের বয়স মাত্র 1 বৎসর। এই মা মারা যাওয়া, দুইটা শিশু, দুটা শিশু দুধ পান করার যোগ্য অথচ মা মারা গেল, এইরকম মা মারা যাওয়া, দুইটা শিশু বাবার থাকলে বাবা কেমন সমস্যায় পড়ে, এই অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন মা মারা যাওয়া দুইটা শিশুকে ঘুম পাড়িয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ শুনলেন শিশু ইউসুফ ঘুমন্ত অবস্থায় চিৎকার দিয়া কানলেন। কুলের শিশুরা অনেক সময় এরকম করে, আরামসে ঘুমাইতেছে ঘুমাইতেছে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়া কানলে। একে তো মা মারা যাওয়া শিশু, এর মধ্যে আবার চিৎকার দিয়া কানল, একটু আগে মাত্র ঘুম পাড়াইলেন, এই কারণে হঠাৎ করে তার অলক্ষেই বেখিয়ালেই ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি যে সেজদার জায়গায় ছিল এখান থেকে শিশুর দিকে চলে গেল। স্বাভাবিক হইতেই পারে, অনিচ্ছায় হইতে পারে, এই ব্যাপারে শরীয়তের মাসালা হইল নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখা সুন্নত। অন্যদিকে তাকাইতে গিয়া যদি সিনা কিবলার দিক থেকে ফিরে যায় তাহলে নামাজ বাতিল হইয়া যায়। সিনা যদি কিবলার দিক থেকে ফিরে না, চেহারা যদি কিবলার দিক থেকে ফিরে যায় নামাজ বাতিল হয় না কিন্তু মকরু হয়। সিনাও যদি ফিরে না, চেহারাও যদি ফিরে না, দৃষ্টি যে অন্যদিকে গেল আর দৃষ্টি ফিরাইয়া আনে না, দীর্ঘক্ষণ ভিন্ন দিকে তাকাইয়াই থাকে, তবুও নামাজ মকরু হইয়া যায়। আর যদি হঠাৎ দৃষ্টি চলে গেল ভিন্ন দিকে, সিনাও কেবলার দিক থেকে ফিরল না, চেহারাও ফিরল না, আবার সাথে সাথে দৃষ্টি সেজদার স্থানে ফিরাইয়া আনল, তাহলে নামাজও নষ্ট হয় না, নামাজ নষ্ট হয় না, মকরু হয় না। ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিটা মা মারা যাওয়া শিশু ইউসুফের প্রতি চলে গেছিল, যে কারণে সিনাও কেবলার দিক থেকে ফিরেনি, চেহারাও ফিরেনি, এবং সাথে সাথে তিনি দৃষ্টিটা সেজদার জায়গায় ফিরাইয়া নিয়ে আসলেন। অবস্থা বুঝে থাকলে এবার বলেন নামাজের কোন ক্ষতি হইল? কোন ক্ষতি হইল না। কিন্তু একটা কথা আছে, মুকাররাবারা বেশ বুয়াদ হায়রানি, সাধারণ মানুষের জন্য যেটা গুণা নয়, সামান্য অনুচিত গুণা নয়, অনুচিত, আমরা সাধারণ মানুষ নামাজের মধ্যে যদি দৃষ্টি হঠাৎ অন্যদিকে চলে যায় আবার সাথে সাথে ফিরাইয়া আনি, আমাদের জন্য গুণা নয়, সামান্য অনুচিত, গুণা তো নয়, কিন্তু উচিত না অনুচিত? অনুচিত। আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের কাছ থেকে এমন অনুচিত কাজ হইলে আল্লাহ সেটাতেও পাকড়াও করে। আপনি তো আমার সাধারণ বান্দা না, আপনি তো আমার প্রিয় বান্দা, আমার বিশিষ্ট পয়গাম্বর, এমন অনুচিত কাম আপনার দ্বারা কেন হবে? নামাজে দাঁড়াইছেন আমি আল্লাহর গুলামি করার জন্য, নামাজে দাঁড়াইছেন এই কথা প্রমাণ দেওয়ার জন্য যে আপনার সবচেয়ে বেশি মহব্বতের সম্পর্ক আমি আল্লাহর সাথে, শিশু ইউসুফের মহব্বত কেন আমার মহব্বতের পথে বাধা হইয়া দাঁড়াইল এক সেকেন্ডের জন্য হইলেও, এইটা আপনার জন্য উচিত হয় নাই, এই কথাটা আপনাকে আমি শিক্ষা দেব। সারা জীবন বর ইউসুফকে আপনার চোখের আড়াল করে রেখে কথাটা আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমার নবীর জন্য উচিত হইল না ছেলের মহব্বতে আমার মহব্বতের পথে বাধার সৃষ্টি করা, কাজেই এই অনুচিত তার জন্য যেটা উচিত হইল না এই কথাটা তাকে বুঝাবার জন্য আমি প্রায় সারাটা জীবন বর ছেলেকে তার চোখের আড়াল করে রাখব। এই ঘটনাটার কারণে ইউসুফ যখন দেশান্তর হইয়া মিশরে চলে গেলেন, প্রায় ৫০ বছর সেখানে অবস্থান করলেন, আল্লাহ নিষেধ করে দিলেন, সাবধান, আপনার বাবাকে আপনার খবর দিবেন না। এখন বুঝলেন নিষেধের কারণ, আল্লাহ কেন নিষেধ করে দিলেন খবর দিবেন না। যতদিন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে খবর দেওয়ার সংবাদ না আসে ততদিন পর্যন্ত খবর দিবেন না। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরে লালিত পালিত হইলেন ৩৩ বছর, দেশে বাবার কাছে সংবাদ দিলেন না। তারপরে জেলখানায় কাটাইলেন ৯ বছর, বাবার কাছে সংবাদ দিলেন না। ৩৩ আর ৯ ৪২। তারপর বাদশাহ হইয়া কাটাইলেন আরো ৭ বছর, ৪২ আর ৭ ৪৯। তারপর আরো ৭ বছরের বাদশাহী আমলে, এই জন্য বলছিলাম প্রায় ৫০ বছর, দীর্ঘ ৫০ বছরের ভিতরে তিনি গুলাম হইয়া আসছিলেন এই দেশে, আর এই দেশের রাজা হইয়া গেলেন, তারপরও বাবাকে সংবাদ দিলেন। শেষ পর্যন্ত আল্লাহ যখন নির্দেশ দিলেন এইবার তোমার বাবাকে সংবাদ দাও, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে সংবাদ দিয়া বাবা সহ পরবর্তীতে বাবা তার খালাকে বিয়ে করেছিলেন, এই সূত্রে বাবার পরবর্তী বিবি তার দুই হিসাবে মা, একটা বাবার স্ত্রী হিসাবে মা আর একটা মায়ের বোন হিসাবে মা। সংবাদ দিয়া ইউসুফ আলাইহিস সালাম নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে, তার বর্তমান মাকে, তার বাকি ১১ ভাইকে এবং তার বংশের কি নাম সবাইকে সিরিয়ার থেকে মিশর নিয়ে গেলেন। এইভাবে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হল। ৫০ বছর পরে জীবনের প্রথমবারের মতো যখন পিতা পুত্রের সাক্ষাৎ হইল, সাত বৎসরের সময় হারাইছিলেন, আর প্রায় পঞ্চাশ বৎসরের সময় দেখা হল। প্রথম সাক্ষাতেই ইউসুফ আলাইহিসসালাম বাবা ইয়াকুব আলাইহিসসালামকে যে প্রশ্নটা করেছিলেন সেটা হল, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? আপনারা কি তকদির বিশ্বাস করেন? আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কার কি পরিমাণ সুখ হবে দুনিয়াতে আখেরাতে, কার কি পরিমাণ দুঃখ হবে দুনিয়াতে আখেরাতে, কার কি পরিমাণ রুজি হবে, কার কি পরিমাণ খরচ হবে, কার কি পরিমাণ লাভ হবে, কার কি পরিমাণ ক্ষতি হবে, আপনারা কি মনে করেন আল্লাহ আগেই জানেন? জানেন না? আল্লাহ যা জানেন তা লেখে রেখেছেন, এটার নাম ওই তকদির। আল্লাহ যা জানেন তা লেখে রেখেছেন, এটাই তকদির। আল্লাহর অগ্রিম জানাটা দোষ না গুণ? সুতরাং মানুষের তকদির আল্লাহর একটা গুণ। মানুষ তকদির ভুল বুঝে, মানুষের তকদির আল্লাহর দোষ নয়, এটা আল্লাহর গুণ। আল্লাহ আগে জানেন বলে লেখে রেখেছেন। কার কোন দিন জন্ম হবে, কার কোন দিন মরণ হবে, আল্লাহ কি আগের থেকে জানেন? জানাটা দোষ না গুণ? লেখে রেখেছেন, এটার নামই তকদির। আল্লাহ লেখে রেখেছেন। তাই ইউসুফ আলাইহিসসালাম বাবা ইয়াকুবকে জিজ্ঞেস করেন, আপনি কি তকদির বিশ্বাস করেন না? কার কি পরিমাণ সুখ কি পরিমাণ দুঃখ হবে, এটা তো আল্লাহ আগেই লেখে রেখেছেন, এর ব্যতিক্রম তো হবে না, এটা বিশ্বাস করার নামেই তো তকদির বিশ্বাস করা। আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা জবাবে বলেন, প্রিয় পুত্র আমার, তকদির তো সাধারণ মুমিন মুসলমানও বিশ্বাস করে, সাধারণ মুমিন মুসলমানেও তো তকদির বিশ্বাস করে। আমি আল্লাহর একজন বিশিষ্ট পয়গাম্বর, আমাকে তুমি প্রশ্ন করলে আমি তকদির বিশ্বাস করি কিনা, এই প্রশ্নের উদ্দেশ্য কি? বুঝতে পারতেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার প্রশ্ন করার উদ্দেশ্য হল, যদি তকদিরে আপনার বিশ্বাস থাকে তাহলে প্রায় পঞ্চাশ বৎসর পর্যন্ত আমাকে হারিয়ে আপনি আমার চিন্তায় কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করেছিলেন কেন? তবে কি আপনি বুঝাতে চান যে আমি আপনার কাছে থাকলে সুখে থাকতাম আর আপনার থেকে দূরে থাকার কারণে আমার দুঃখ হবে? এই যদি মনে করেন তাহলে আপনার তকদিরের বিশ্বাস রইল কোথায়? হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছেলে ইউসুফকে হারানোর পর থেকে দীর্ঘদিন পর্যন্ত কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল। সেই চক্ষু আবার সাক্ষাতের আগেই ভালো হয়ে গেছে। সেটা কিভাবে? এটা আরেক ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন উলঙ্গ করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য, তখন আল্লাহ সাথে সাথে জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠিয়ে দিয়েছিলেন আগুনে পৌঁছার আগে আগেই ইব্রাহিমের গায়ে পরাইয়া দেওয়ার জন্য। ফিরিস্তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পৌঁছার আগে আগেই জান্নাতি জামা তার গায়ে পরাইয়া দিয়েছিলেন। সেই জামার পরশেই ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নমরুদের প্রজ্বলিত আগুন থেকে সম্পূর্ণ নিরাপদে ছিল। মৌরসী সূত্রে এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে তার দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম ওয়ারিশ সূত্রে এই জামার মালিক হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিসসালামের কাছ থেকে এই জামাটা ওয়ারিশ সূত্রে ইয়াকুব আলাইহিসসালাম মালিক হয়েছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম এই জামাটা বাঁস করে তাবিজের আকারে বেঁধে ইউসুফের গলায় লটকিয়ে বেঁধে দিয়েছিলেন। আস্তাগা ডাকার মতো জামা একটা তাবিজের সমান হয় কিভাবে বাস করলে? এটা দুনিয়ার কাপড়ের জামা নয়, এটা জান্নাতি কাপড়ের জামা। সেই জামাটা তাবিজ আকারে ইউসুফ আলসেমের গলায় বাঁধা ছিল। তিনি এই জামার ইতিহাস জানতেন। যখন তিনি সংবাদ পেলেন তার বিরহে কাঁদতে কাঁদতে বাবার চক্ষু অন্ধ হয়ে গেছে, তখন তিনি জামাটা পাঠিয়ে দিয়েছিলেন তার বাবার কাছে সিরিয়ায়। বলে দিলেন এই জামা দ্বারা চক্ষু মুছলেই চক্ষু ভালো হয়ে যায়। কাজী হযরত ইয়াকুব আলাইহিসসালাম মিশরে আসার আগেই সিরিয়াতে থাকাকালেই সেই জামা পেয়ে জামার দ্বারা চক্ষু মুছলেন, চক্ষু ভালো হয়ে গেল। বড় ভাইদের দ্বারা জামা পাঠিয়েছিলেন, সাথে সাথে সংবাদও দিয়েছিলেন। আল্লাহ তখন নির্দেশ দিলেন এবার সংবাদ দাও। ওই ইউসুফ আলসালাম সংবাদও দিলেন, জামাও পাঠালেন, জামার দ্বারা চক্ষু মুছলেন, চক্ষু ভালো হয়ে গেল। চক্ষু ভালো হওয়ার পরে মিশরে আসলেন, পিতা পুত্রের সাক্ষাৎ হইল। সাক্ষাতে প্রথম প্রশ্নটাই পুত্র পিতাকে করলেন, আপনি কি তকদির বিশ্বাস করেন না? তিনি বলেন কেন? বলে তকদির বিশ্বাস করলে আমাকে হারিয়ে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করেছিলেন কেন? আপনার কি ধারণা যে আমি আপনার কাছে থাকলে সুখে থাকতাম আর কাছে না থাকার কারণে দুঃখে থাকবো? এই যদি বিশ্বাস করেন তাহলে তকদিরের প্রতি বিশ্বাস গেল কোথায়? প্রশ্ন বুঝলেন কি না দেখেন। এবার জবাবে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বলেন, তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে আদর যত্ন করে সুখে রাখতাম, আমার কাছে না থাকার কারণে আমি আদর যত্ন করতে পারলাম না, এই জন্য তুমি সুখে থাকতে পারবে না, এমন কল্পনাও আমি কোনোদিন করিনি। আমার বিশ্বাস তোমার কপালে যদি সুখ থাকে আমার থেকে দূরে থাকলেও সেই সুখ তুমি পাবে। আমার বিশ্বাস তোমার কপালে যদি দুঃখ থাকে আমার কাছে থাকলেও সেই দুঃখ তোমার পেতে হবে। কাজেই তুমি আমার কাছে থাকলে সুখে থাকবে আর দূরে থাকলে দুঃখ দুর্দশা ভোগ করবে, সেই চিন্তায় আমি কাঁদি নে। তাহলে কাঁদলেন কেন? তিনি বলেন আমার কাঁদার কারণ হল প্রতিটি মা বাবার দায়িত্ব নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে চলার প্রশিক্ষণ দেওয়া, নিজের হাতে নিজের সন্তানদেরকে এমনভাবে গড়ে তোলা যেন বাকি জীবন জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে। মা বাবা যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে গড়ে তুলে না, এই সন্তানকে সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবেও জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। সেই গুরু দায়িত্বটা পালন থেকে যে আমি বঞ্চিত রইলাম, এই দুঃখে আমি কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছি। হযরত ইয়াকুব আলাইহিসসালামের জবাব থেকে আমাদের বর্তমান সমাজের মুসলমানের শিকার মতো কিছু আছে। আমরা যেভাবেই জীবনযাপন করি না কেন, আমার বাচ্চাদের জাহান্নাম থেকে বাঁচাবার কি ব্যবস্থা করেছি, এই ফিকির কতজন মুসলমান মা বাবার মাথায় আছে? বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান সন্তান জাহান্নামে যাবে না জাহান্নাম থেকে বাঁচবে সেই চিন্তা ভাবনা করে না, শুধু চিন্তা করে আমার সন্তান দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবে না অভাব অনটনে জীবন কাটাবে এই চিন্তাটা করে। জাহান্নাম থেকে বাঁচবে কি না বাঁচবে না সেই চিন্তা বাদ দিয়া দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে না অভাব অনটনে থাকবে এই চিন্তা করাটা বুদ্ধিমানের কাজ না বুকামি। কারণ দুনিয়ার সুখ দুঃখ দুনোটাই চিরস্থায়ী, অতি অল্প দিনের, আর পরকালের সুখ দুঃখ দুনোটাই চিরস্থায়ী। চিরস্থায়ী জীবনে আমার কলিজার টুকরা ছেলেটা, চিরস্থায়ী জীবনে আমার কলিজার টুকরা মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলবে কিনা সেই চিন্তা না করে মাত্র 20 বছর 30 বছর 50 বছর 80 বছর আমার ছেলেটা মজায় খাইতে পারবে কিনা, আমার মেয়েটা আরামে ঘুমাইতে পারবে কিনা, শুধু সেই চিন্তা করার চেয়ে বুকামি জগতে আর কিছু হতে পারে না। এই ধরনের বুকামির থেকে মুসলমান সমাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই ওই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে সবিস্তারে বর্ণনা করেছেন। আমাদের বর্তমান সমাজে এমনও মা বাবা পাওয়া যায় যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়েকে নামাজি বানায় না, এমন মা বাবা নাই। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন সাত বৎসর বয়সের হয় তখন তাকে নামাজের আদেশ করো। রাসুলের নির্দেশ, আমি যদি রাসুলের উম্মত হয়ে থাকি আমি কি করব? এখানে এখানে লাগিয়ে দেওয়া যায় না, একটা সুতলি দিয়ে এখানে এখানে এখন যাইতেছি কিনা একটু কল করে দিই, বস আলাদা আলাদা আলাদা ঠিক আছে কাছে রাখলে মহিলা আছে আসলে এই সঙ্গ খুব চিৎকার দিয়ে কথা বলতে হয় আসলেই তো জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, হে আমার উম্মতেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক সাত বৎসরের সময় নামাজের আদেশ করবে। দশ বৎসর বয়স্ক কোন মুসলমানের ছেলে মেয়ে যদি নামাজ পড়তে না চায়, রাসুল বলেন তাকে শাসন করে নামাজি বানাবে। এবার বলেন, সাত বৎসর বয়সে আমার ছেলেকে অথবা মেয়েকে নামাজের আদেশ করব, এর আগে তাকে নামাজ শিক্ষা দিলে না শিক্ষা না দিলে? সাত বৎসর বয়স হওয়ার আগে কতজন মুসলমান নিজের ছেলে মেয়েদেরকে পরিপূর্ণভাবে নামাজ শিক্ষা দেয়? দশ বৎসর বয়সে যার ছেলে মেয়ে নামাজ পড়তে চায় না, কতজন মুসলমান তাকে নামাজি বানাবার জন্য শাসন করে? তাহলে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, ইয়াকুব আলাইহিসসালামের ঘটনা, মুসা আলাইহিসসালামের ঘটনা শুনে, এই তফসিরের বিবরণ শুনে আমার কি উপকারটা হল? ঘটনা কোরআনে আল্লাহ বলেননি কিসসার মজা আর রস আহরণ করার জন্য, ঘটনা এক্সাম্পল স্বরূপ বলেছেন শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাটাই যদি গ্রহণ করলাম না তাহলে ঘটনা শুনে লাভটা কি হল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে আমাদের ছেলে মেয়েদেরকে যদি সাত বৎসর বয়সে নামাজের আদেশ দিতে হয়, তাহলে কত বৎসর বয়সে নামাজ শিক্ষা দিতে হবে? সাত বৎসরের পরে না আগে? সাত বৎসর বয়স হওয়ার আগে নামাজ শিক্ষা দিতে হবে। সমস্ত মুসলমান মা বাবা যদি নিজেদের ছেলে মেয়েদেরকে সাত বৎসর হওয়ার আগে নামাজ শিক্ষা দেয়, সাত বৎসর বয়সে নামাজের আদেশ করে, দশ বৎসর বয়সে ছেলে মেয়েকে নামাজের জন্য শাসন করে, তাহলে মুসলমানের ঘরে কোনো বেনামাজি সন্তান হতে পারে না। তাহলে আমাদের সন্তানদেরকে বেনামাজি কে বানায়? মা বাবারা নিজেরা বানায়। এই মা বাবারা সন্তানের যত বড় ক্ষতি করে, যত বড় দুশ্মনী করে, সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবেও সন্তানের এত বড় দুশ্মনী কেউ করতে পারে না। অথচ আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের স্ত্রীদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, তোমাদের ছেলেদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, তোমাদের মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। তাহলে যে সমস্ত মা বাবারা নিজেরা নামাজ পড়েন, ছেলে মেয়েদেরকে এই রাসুলের দেওয়া পদ্ধতি মতে নামাজি রূপে গড়ে তুলেন না, এই সমস্ত মা বাবাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার কলিজার টুকরা ছেলেটাকে, আপনার কলিজার টুকরা মেয়েটাকে নামাজি বানাইলেন না রাসুলের নির্দেশ থাকা সত্ত্বেও, তাহলে আপনি নিজে কেন নামাজ পড়েন বলতে হবে। যদি বলেন আমি নামাজ পড়ি খামোখা অনর্থক, তাহলে ছেলেকে এবং মেয়েকে বেনামাজি বানানোর একটা যুক্তি আছে, যে খামোখা কাজ, অনর্থক কাজ, যা করলাম নিজেই করলাম, ছেলে মেয়েকে আর অনর্থক কাজ করাইলাম না, এটা যুক্তি আছে। কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোন নামাজি মুসলমান পাইনি যিনি বলেন যে আমি নামাজ পড়ি খামোখা। আপনারা কে কে খামোখা নামাজ পড়েন? কেউই না। তাহলে কেন নামাজ পড়েন আপনি বলতে হবে। যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর এটাই জবাব, কারণ কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন বেনামাজিরা জাহান্নামে যাবে, হাদিসেও রাসূল বলেছেন বেনামাজিরা জাহান্নামে যাবে। এক হাদিসে উল্লেখ আছে, কাল হাসরের মাঠে মুসলমানদের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম নামাজের, মুসলমানদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ও মুসলমানদের নামাজের হিসাব হবে না, রোজার হিসাব হবে না, হজের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, ও মুসলমানদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন না নামাজ পড়লে না কেন, বলো নামাজ বিশ্বাস করে না পড়বে কেন, নামাজকে ইমানের স্তম্ভ বলে বেঈমানেরা বিশ্বাস করে, বিশ্বাস করে না পড়বে কেন, এই জন্য তাকে প্রশ্ন করা হবে না, তাকে শুধু প্রশ্ন করা হবে তুমি বিশ্বাস করলে না কেন বলো। আর যারা বিশ্বাস করে নামাজ ইমানের স্তম্ভ, হাদিস শরীফে রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি, খুঁটি বুঝেন পালা, যে ব্যক্তি পিলার, যে ব্যক্তি নামাজ কায়েম করল সে তার ধর্মের ঘরে পিলার ফিট করল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে নিজের হাতে তার ধর্মের ঘরের খুঁটি স্তম্ভ ধ্বংস করে দিল। তাই হাদিস শরীফে রাসূল বলেন মান তারাকা সালাত আমিদান আও কালা মুতাআম্মিদান উলকিয়া ফিন নার, যে ব্যক্তি শরীয়ত সম্মত কারণ ছাড়া কোন ফরজ নামাজ এক বেলাও যদি ছেড়ে দেয়, অলসতা করে এক বেলার ফরজ নামাজও যদি না পড়ে, 2,88,00,000 বৎসর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কোরআনের আয়াতে আল্লাহ বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ডেকে ডেকে, এ জাহান্নামীরা মা সালাকা কুম ফি সাকার, কোন অপরাধে তোমরা জাহান্নামী হলে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিবে যত অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়েছি এর প্রথম অপরাধ আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না। মুসল্লি মানে বেনামাজি, নামাজি, নামাজিদের দলভুক্ত দুনিয়াতে না থাকার কারণে জাহান্নামী হইল। হাদিসেও রাসূল বলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, কোরআনেও আল্লাহ বলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সুতরাং যে মা বাবা নামাজ পড়েন, এবার বলেন কেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার বলুন, আপনি যদি নামাজ পড়েন জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে আপনার কলিজার টুকরা ছেলেটা এবং মেয়েটাকে বেনামাজি বানাইলেন কোথায় পাঠাবার জন্য? এই জন্য যে সমস্ত মা বাবারা নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকে নামাজি বানায় না, এর মানে হল নিজের হাতে গড়ে নিজের সন্তানদেরকে জাহান্নামের লাকড়ি বানায়। এদের চেয়ে বড় দুশ্মন জগতে আর কেউ হতে পারে না। এদের মা এদের সবচেয়ে বড় দুশ্মন, এদের বাবা এদের সবচেয়ে বড় দুশ্মন। এরা যদি নামাজ পড়ত, দুনিয়ার কোন মানুষ নামাজ পড়ার জন্য বাধা দিতে আসত না, কিন্তু নামাজ পড়ার পথ মা বাবা 7 বৎসরের সময় নামাজের আদেশ না করে, 7 বৎসরের আগে নামাজ শিক্ষা না দিয়ে, 10 বৎসরের সময় নামাজের জন্য শাসন না করে, এই দুইটা দুশ্মন এই সন্তানদেরকে জাহান্নামের জ্বালানি কাষ্ঠ বানাইল। দুনিয়াতে যারা যাদেরকে জাহান্নামী বানায়, কিয়ামতের দিন ওই এরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ যারা আমাদেরকে জাহান্নামী বানাইল এদেরকে আমাদের সামনে হাজির করো, এদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাই, এদের বুকে এদেরকে আগে জাহান্নামে চিত করাইয়া নিক্ষেপ করে এদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাই, মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো, তুই আমার জাহান্নামে বানাইছিলে এই জন্য তোর বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে গেলাম। বুঝে থাকলে বলেন, যে সমস্ত মা বাবারা সন্তানাদিদেরকে বেনামাজি বানায় এদের কেমন সুসম্পর্কটা হবে পরকালে? সন্তানেরা একটু কম মজায় খাইয়ে মা বাবার সহ্য হয় না, সন্তানেরা একটু কম আরামে থাকলে মা বাবার সহ্য হয় না, মজায় খা আরামে থাক, নমাজি বানাইতাম না, যা শান্তি করার দুনিয়াতে কইরাল, পরকালে তোরে জাহান্নামের লাকড়ি বানাইতাম। এছাড়া এই আদরের আর কোনো মানে নাই। যে মা বাবা সন্তানকে মজায় খাওয়ানির চেষ্টা করে, আরামে বসবাস করার চেষ্টা করে, নমাজি বানায় না, এর মানে হল তুই দুনিয়ার কোন স্থায়ী জীবনে যা ভারস মজায় খা, যা ভারস আরামে তাক, তোরে জাহান্নাম পরকালে জাহান্নামে পাঠাইতাম। এই সমস্ত মা বাবাদের সন্তান পালনটা হল ব্রাহ্মণের ফাটা ফালনের মত। ব্রাহ্মণ চিনেন? কারে কয়? হিন্দু ধর্মের ধর্মীয় ঠাকুর। ফাটা কিনে, ফাটারে বড় আদর যত্ন করে। এবারে বুঝে থাকলে বলেন, হিন্দু ব্রাহ্মণ ফাটি বেশি আদর করে পালে না ফাটা বেশি আদর করে বলে? কেন এত ফাটারে এত আদর? কেন? যা খাওয়ার খা, যা মজা করার কর, যা মনে চায় কর, পূজার তারিখে তোর গলায় ছুরি লাগাইব। ব্রাহ্মণ যেইভাবে ফাটারে আদর করে, ঠিক তেমনি ভাবে যে মা বাবা সন্তানকে, যে মা বাবা সন্তানকে নমাজি বানায় না, দুনিয়াতে মজায় খাওয়ায় আর আরামে থাকার ব্যবস্থা করে, সে সন্তান ফালে বাবায় ফাটা ফালার মতো। আপনারা আমি আশা করি একটা কথা সবাই জানেন, সেটা হল ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা, এটা তো সবাই জানেন। 1 নম্বরটা কি? না, 1 নম্বর কলেমা বিশ্বাস করা, 2 নম্বর নামাজ। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ না পড়লে তো জাহান্নামে যাবে, নামাজ পড়লে কি হবে? রাসূল বলেন জান্নাতের চাবি পাবে। নামাজ পড়লে কি হবে? জান্নাতের চাবি পাবে। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। গলত? সহি। সহি হাদিস তো, বুখারি শরীফের হাদিস সহি তো, রাসুল বলেন নামাজ বেহেশতের চাবি। এখন যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না, এর মানে কি? হে আল্লাহ, তুমি আমাকে বেহেশতের চাবি দিলে কি হবে? আমি নেব না। যে ব্যক্তি তার সন্তানদেরকে নামাজি বানায় না, এর মানে হলো হে আল্লাহ তুমি বেহেশতের চাবি দিলেও আমি এই ছেলে মেয়েকে বেহেশতে পাঠাবো না, জাহান্নামে পাঠাবো, কাজেই তোমার দেওয়া বেহেশতের চাবি আমি এদেরকে সমঝাইয়া দেব না। এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই, আর কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ দিয়েছেন বেহেশতের চাবি নামাজ, সে নিজে নেবে না অথবা নিজে নেবে সন্তানকে দেবে না, এর মানে হলো আমি যাব জান্নাতে আর কলিজার টুকরা ছেলে মেয়েকে পাঠাবো জাহান্নামে, এই জন্য আমি নামাজ পড়ি আর ছেলে মেয়ে কেবে নামাজি বানাই। অন্য হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল যখন বলেছেন নামাজ বেহেশতের চাবি, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, নামাজ তো ইসলামের প্রথম স্তম্ভ নয়, মনে আছে কথা? প্রথম স্তম্ভটা কি? দুই নম্বর স্তম্ভ হইল নামাজ। আপনি যে বললেন নামাজ বেহেশতের চাবি, এক নম্বর স্তম্ভটা বেহেশতের চাবি হইল না কেন? কলেমা কেন বেহেশতের চাবি হইল না? দুই নম্বরটা কেন বেহেশতের চাবি হইল? প্রশ্ন বুঝতে পারলেন? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলেমাই বেহেশতের চাবি, কলেমাই বেহেশতের চাবি, নামাজ হইল এই চাবির দাঁত, নামাজ হইল চাবির দাঁত। দাঁত বাঙ্গা চাবি তালায় লাগাইয়া সারা দিন চাবি ঘুরাইলেও যেমন তালা খুলে না, ঠিক তেমনি ভাবে নামাজ চেরে কলেমা নিয়া হাসরের মাঠে 50,000 বছর চক্কর দিলেও জান্নাতের দরজা খুলবে না। এই গেল সন্তানকে নামাজি বানাইলে কি হবে না বানাইলে কি হবে, আমি নামাজি হইলে কি হবে না হইলে কি হবে। উত্তর খুব পরিষ্কার, বুঝলেন কি না? নামাজি হওয়ার মানে বেহেশতের চাবি সংগ্রহ করা, নামাজ ছেড়ে দেওয়ার মানে হইল বেহেশতের চাবি ফেলে দিয়ে জাহান্নামে যাওয়া। এর চেয়ে পরিষ্কার আর কোন বিশ্লেষণ নামাজের বেলায় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সকল প্রকার পাপ থেকে বারণ করে রাখে, সকল প্রকার গুনাহ থেকে নামাজিকে তার নামাজ সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। আপনারা বলেন আমাদের সমাজে এমন নামাজি পাওয়া যাবে কিনা যে নামাজি নামাজও পড়ে গুনাহও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে মানুষ ঠকায়, নামাজও পড়ে মিথ্যা মামলাও করে, নামাজও পড়ে মিথ্যা সাক্ষীও দেয়, আছে কি নাই? তাহলে আল্লাহ কোরআনে বললেন কি আর বাস্তবে হইল কি? আল্লাহ তো বলেন নামাজ নামাজিরে সকল গুনাহ থেকে বাঁচায়, আমি নামাজিকে আমার নামাজ সকল গুনাহ থেকে বাঁচাইল না কেন? এই প্রশ্নের জবাব ওই আয়াতের শানে নজুলের ঘটনায় উল্লেখ আছে। ঘটনাটা এই ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটি আয়া মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে যখন জানতে পারল যে মুসলমানদের উপর সর্বপ্রথম যে এবাদতটা ফরজ হয় সেটা হল নামাজ, কলেমা বিশ্বাস করার সাথে সাথেই কোন এবাদত ফরজ? নামাজ। এই জন্য সে পাঁচ বেলার নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়া শুরু করল। কাজটা খারাপ করল না ভালো করল? এই নৌ মুসলিম যেই লোকটা পাঁচ বেলার নামাজ মসজিদে আসে আর জমাতের সাথে পড়ে, তার বিরুদ্ধে পুরাতন মুসলমানেরা অন্যান্য সাহাবায়ে কেরামেরা রাসূলের দরবারে বিচার দায়ের করলেন, বললেন ওগো আল্লাহর রাসূল এই লোকটা মসজিদে আসে পাঁচ বেলার নামাজ জমাতের সাথে পড়ে, আর মসজিদ থেকে বের হয়ে গেলে পরে সমাজে যত রকমের পাপ আছে সবগুলি করে, মসজিদে আসে ফজরের নামাজ জমাতে পরে আর মসজিদের বাইরে গিয়ে সমাজের সকল প্রকার গুনাহ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, এই লোকটা নতুন মুসলমান হয়েছে, নামাজটা এখনো ঠিক করতে পারেনি, তোমরা তাকে একটু সময় সুযোগ দাও, যেদিন তার নামাজ ঠিক হয়ে যাবে সেই দিন তার নামাজই তারে সব রকমের গুনাহ থেকে বেরাবে। এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল ওই লোকটা মসজিদে এসে তো জমাতে নামাজ পড়ে, বাইরে গিয়ে আর কোন গুনার কাজ করে না। রসুল যা বলেছিলেন তা সঠিক হইল। তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে ফিরায়। এবার আগাগোড়া সব কথা বুঝে থাকলে বলুন, কোন নামাজ? নামাজিরে সব রকমের গুনাহ থেকে ফিরায়, বেঠিক নামাজ না সঠিক নামাজ? এবার বোঝা দরকার কিনা, বেঠিক নামাজ কোনটা আর সঠিক নামাজ কোনটা? আমি যদি দেখি আমি নামাজও পড়ি গুনাহও করি, তাহলে বুঝতে হবে আমার নামাজ সঠিক না বেঠিক, এটা বোঝা পরিষ্কার। আমি যদি দেখি আমি নামাজ পড়ি কোনো গুনাহ করি না, তাহলে নিশ্চয়ই আমার নামাজ সঠিক। আর আমি যদি দেখি নামাজও পড়ি গুনাহও করি, অবশ্যই বুঝতে হবে আমার নামাজ বেঠিক। কোথায় নামাজ বেঠিক হইল এটা চিহ্নিত করা দরকার এবং সংশোধন করা দরকার। একটা হলো নামাজের বাহ্যিক দিক, আরেকটা হলো নামাজের আভ্যন্তরীণ দিক। আরো সোজা কথায় বললে একটাকে বলা যায় জাহিরি নামাজ, আর একটাকে বলা যায় বাতিনি নামাজ। জাহিরি নামাজ ঠিক হয় তিন জিনিসের দ্বারা। নামাজে যতগুলি ফরজ আছে সবগুলি ফরজ ঠিক মতে আদায় করলে, নামাজে যতগুলি ওয়াজিব আছে সবগুলি ওয়াজিব ঠিক মতে আদায় করলে, নামাজে যতগুলি সুন্নত আছে সবগুলি সুন্নত ঠিক মতে আদায় করলে জাহিরি নামাজ ঠিক হইল। কোন নামাজটা ঠিক হইল? জাহিরি নামাজ ঠিক হইল। যদি দেখা যায় নামাজের সুন্নত আমি ঠিক মতে আদায় করি না, অথবা নামাজের ওয়াজিব ঠিক মতে আদায় করি না, অথবা নামাজের ফরজই ঠিক মতে আদায় করি না, তাহলে আমার বাতিনি নামাজ ঠিক হবে দূরের কথা, জাহিরি নামাজই ঠিক নাই। নামাজ ঠিক করার ফিকিরে আছে কতজন মুসলমান? নামাজে দাঁড়ানোর নিয়ম আছে, নামাজে হাত উঠানোর নিয়ম আছে, নামাজে হাত বান্ধার নিয়ম আছে, নামাজে দাঁড়ানো অবস্থায় কোথায় নজর রাখতে হবে আগে বলা হয়েছে নিয়ম আছে, নামাজে রুকু করার নিয়ম আছে, নামাজে সেজদা করার নিয়ম আছে, নামাজে বসার নিয়ম আছে, নামাজে সূরা কেরাত ছড়ার নিয়ম আছে। এই নিয়মগুলি শিখলে আমার জাহিরি নামাজ ঠিক হইল, আমি ফরজ নামাজের ফরজগুলি ঠিকভাবে আদায় করতে পারবো, নামাজের ওয়াজিবগুলি ঠিকভাবে আদায় করতে পারবো, নামাজের সুন্নতগুলি ঠিকভাবে আদায় করতে পারবো। সুতরাং দাঁড়ানির নিয়ম, হাত বান্ধার নিয়ম, সূরা কেরাত পড়ার নিয়ম, রুকু করার নিয়ম, সেজদা করার নিয়ম, তসবিহ পড়ার নিয়ম, বসার নিয়ম, আত্তাহিয়াত পড়ার নিয়ম, দুরূদ শরীফ পড়ার নিয়ম, দোয়া মাসুরা পড়ার নিয়ম, সালাম ফিরানির নিয়মই যদি শিখি না, আমার তো জাহিরি নামাজই ঠিক নাই, বাতিনি নামাজের খবর কি? বুঝে থাকলে এবার বলেন, নামাজে যতগুলি ফরজ আছে এর মধ্যে কোরআনের কোন সূরা কেরাত ছড়া একটা ফরজ কিনা? এটুকু তো জানার কথা সকলের, কোরআনের কোন সূরা কেরাত যদি নামাজে পড়ে না এই নামাজ বাতিল। এবার বলুন, নামাজের ফরজ যে সূরা কেরাত পড়া, তা গলত কেরাত পড়া ফরজ না সহি কেরাত পড়া ফরজ? এবার বর্তমান সমাজের সবগুলি মুসল্লিদের একজন একজন করে নামাজের সূরা কেরাত গুলি শুনে দেখুন তো কতজনের সূরা কেরাত সহি? এই নামাজ আমাকে সুদ ছাড়াবে কেন? এই নামাজ আমাকে গুড় ছাড়াবে কেন? এই নামাজ আমাকে মদ ছাড়াবে কেন? এই নামাজ আমাকে গাঞ্জা ছাড়াবে কেন? আমি তো আমার নামাজটাকেই ভুল মুক্ত করতে পারিনি, অথচ নামাজের সূরা কেরাত গুলি সহি শুদ্ধভাবে শিখতে তেমন কোন সময়ও নষ্ট হয় না, তেমন কোন পয়সাও খরচ হয় না, তেমন কোন পরিশ্রম হয় না, শুধু খামখিয়ালি আর খামখিয়ালি, শুধু অবহেলা আর অবহেলা, শুধু অবজ্ঞা আর অবজ্ঞার কারণে আমরা আমাদের মহামূল্যবান জান্নাতের চাবি নমাসটা ধ্বংস করে দিচ্ছি। এরপরে আসেন ওয়াজিবের বেলায়, নামাজের রুকুত থেকে সুজা হয়ে দাঁড়ানো সুন্নত নামাজ ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন একটা লোক নামাজ পড়ে রুকুত থেকে সুজা হয়ে দাঁড়ায় না, এর আগেই সেজদায় চলে যায়। প্রথম সেজদা থেকে সুজা হয়ে বসে না, তার আগেই দ্বিতীয় সেজদায় চলে যায়। সালাম ফিরাবার পরে রাসুল বলেন কুম ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, এই মিয়া তুমি উঠো আবার নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। এই লোকটা আবার এইভাবেই পড়ল, রাসুল আবার বললেন হয়নি, এই লোকটা আবার এইভাবেই পড়ল। রাসুল তৃতীয়বারের বেলা যখন বললেন তোমার নামাজ পড়া হয়নি, তখন লোকটা বলে ওগো আল্লাহ রাসুল আমি এর চেয়ে ভালো করে পড়তে জানি না, আপনি আমাকে শিক্ষা দিন কিভাবে পড়তে হবে। রাসুল বলেন রুকুত থেকে সুজা হয়ে দাঁড়াবে, দাঁড়াইয়া সুজা হওয়ার পর সেজদাতে যাবে, প্রথম সেজদা থেকে সুজা হয়ে বসবে, সুজা হয়ে বসার পর দ্বিতীয় সেজদাতে যাবে। এজন্য অন্য হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোক নামাজে চারটা অপরাধের কোন একটা অপরাধ করবে, যার নামাজের মধ্যে চারটা অবহেলার কোন একটা অবহেলা থাকবে, এই লোক নামাজের সালাম ফিরানোর সময় তার নামাজ তাকে বলে তুই আমাকে যেভাবে ধ্বংস করলে আল্লাহ তোর এইভাবে ধ্বংস করো। কত ধরনের অবহেলার কারণে নিজের নামাজ নিজের জন্য বদদোয়া করে। এক নম্বর, নামাজের যথারীতি টাইম হওয়ার পরে নামাজ পড়তে যদি গড়িমসি করে অবহেলা করে। এক নম্বর মনে থাকবে আজকের থেকে, যথারীতি নামাজের সময় হওয়ার পরে যদি নামাজ পড়তে গড়িমসি করে, আলসেমি করে, অবহেলা করে। দুই নম্বর, নামাজের আগে যে ওযু করতে হয় সেই ওযুটা যদি মনোযোগ দিয়া না করে, এমন তাড়াহুড়া করে ওযু করে যে মুখ ধুইলে কানের ফাঁকে শুকনা থাকে, হাত ধুইলে কনির পিছন দিয়া শুকনা থাকে, পা ধুইলে গুড়ালির পিছন দিয়া শুকনা থাকে, এইরকম অবহেলা করে উজু করে সবগুলি অঙ্গ যথারীতি ধয় না, ওজুর কাজগুলি ঠিকভাবে সম্পন্ন করে না তাড়াহুড়ার কারণে। দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধ, রুকু সেজদা যদি চুরি করে। তিন নম্বর অপরাধ কি? রুকু সেজদা চুরি করার ব্যবস্থা কি? রুকুর থেকে সুজা হয়ে দাঁড়াবার কথা ছিল, সুজা হওয়ার আগেই সেজদাতে চলে যায়, ওই একটু অংশ চুরি করল। সেজদা চুরি করার বিবরণ কি? প্রথম সেজদার থেকে সুজা হয়ে বসার কথা ছিল, সুজা হওয়ার আগেই যদি দ্বিতীয় সেজদায় চলে যায় ওই সুজা হওয়ার অংশটা চুরি করল। আল্লাহ রসুল বলেন এরা নিজেদের নামাজ চুর, নিজেদের নামাজ চুর। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যত চুর আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চুর হইল নিজের নামাজ চুর। সবচেয়ে নিকৃষ্টতম চুর নিজের নামাজ চুর, যে নিজের নামাজের এক অংশ চুরি করে, সে নিকৃষ্টতম চুর হইল কিভাবে? অন্য চুরে চুরি করে অপরের মাল, আর এই সুরে চুরি করে নিজের মাল। অন্য সুরে চুরি করে কার মাল? অপরের মাল। এই সুরে চুরি করে নিজের মাল। আবার অন্য সুরে চুরি করে আমদানির মাধ্যমে, এই সুরে চুরি করে রফতানির মাধ্যমে। কিভাবে বুঝায় আপনাদের ভাষা আমি জানি না। অন্য সুরের চুরি বাই প্লাস, আর এই সুরের চুরি বাই মাইনাস। ভুল বললাম নাকি না বুঝতে পারলেন কিনা দেখ। অন্য সুরে চুরি করে মাইনাস করিয়া না প্লাস করিয়া, আর নমাস চুরে চুরি করে মাইনাস করিয়া। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াতে যত চুর আছে সকল চুরের মধ্যে নিকৃষ্টতম চুর যে নিজের নামাজ চুরি করে। এটা হইল তিন নম্বর অপরাধ। চার নম্বর অপরাধ, নামাজ যে পড়ে এত তাড়াহুড়া করে, নমাজের দিকে মনোযোগ দেওয়ার কোন ফিকিরেই কোন সময় করে না, সদা সর্বদাই এত তাড়াহুড়া করে নমাজ পড়ে যে সদা সর্বদাই নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ভাবে শেষ করে চলে যাবে সংসারের কাজে, ওই ফিকিরে তাড়াহুড়ায় ব্যস্ত থাকে, এত অমনোযোগী হইয়া নামাজ পড়ে। আল্লাহ রসুল বলেন এই চার ধরনের অপরাধ যেই মুসল্লি তার নামাজে করে, নামাজের সালাম ফিরানির সাথে সাথে নামাজ বলে তুই আমাকে যেভাবে ধ্বংস করলে আল্লাহ তোর এইভাবে ধ্বংস করুক। ভাইয়েরা আমার, মুসলমানেরা আমার, যদি আমি বিশ্বাস করি ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা, যদি আমি বিশ্বাস করি এর দুই নম্বর ভিত্তি নামাজ, যদি আমি বিশ্বাস করি নামাজ আমার বেহেস্তের চাবি, যদি আমি বিশ্বাস করি নামাজ আমার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা, তাহলে এই নামাজকে এত অবহেলা কেন? গেল জাহিরি নামাজ কিভাবে ঠিক হয়, নামাজের ফরজগুলি ঠিক মতে আদায় করলে, নামাজের ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলে, নামাজের সুন্নতগুলি ঠিক মতে আদায় করলে জাহিরি নামাজ ঠিক হইল, বাহ্যিক নামাজ ঠিক হইল, এই নামাজ আমাকে অন্য গুনাহ থেকে ফিরাবে না। জাহিরি নামাজ বেঠিক হইলে অন্য গুনাহ থেকে ফিরাবে না, না জাহিরি নামাজ ঠিক হইলেও, জাহিরি নামাজ ঠিক হইলেও এই নামাজ আমাকে অন্য গুনাহ থেকে ফিরাবে না। তাইলে এটা বুঝে আমার লাভ কি? হ্যাঁ, এটা একটা লাভ আছে। এই লাভটা হইল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলে। ফজরের নামাজ জাহিরি নামাজ ঠিক করে ফজরের নামাজ পড়লেন, না পড়ার গুনাহ থেকে বাঁচলেন। জোহরের নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক করে পড়লেন, না পড়ার গুনাহ থেকে বাঁচলেন। আসরের নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক করে পড়লেন, না পড়ার গুনাহ থেকে বাঁচলেন। এইরকম মাগরিব এশার নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক করে পড়লেন, না পড়ার গুনাহ থেকে বাঁচলেন। কিন্তু এই নামাজ আপনাকে জিনার গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে সুদের গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে গুষের গুনাহ থেকে বাঁচাবে না, এই নামাজ আপনাকে মদের গুনাহ থেকে বাঁচাবে না। বুঝে থাকলে বলেন জাহিরি নামাজ ঠিক হওয়ার মধ্যে মোটেও লাভ নাই। কতটুকু নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়, অন্য গুনাহ থেকে আমাকে এই নামাজ বাঁচাবে না। আমার নামাজ আমাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে যদি আমার বাতিনি নামাজটা অটি করতে পারি। এবার বুঝার ব্যাপার, বাতিনি নামাজ কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أي সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। কার ধ্যানে মগ্ন থাকে? বুকে হাত দিয়া বলেন আমরা ততক্ষণ নামাজে থাকি, কার ধ্যানে থাকি? এই কথাটা মুখে বলা যত সহজ, বাস্তবায়ন করা তত সহজ নয়, যতক্ষণ পর্যন্ত বাতিনি নামাজ সংশোধন করার ট্রেনিং গ্রহণ না করা হয়, প্রশিক্ষণ কর গ্রহণ না করা হয়। ট্রেনিং ছাড়া বাতিনি নামাজ হাসিল হবে না, ট্রেনিং ছাড়া জাহিরি নামাজ হাসিল হবে না, ট্রেনিং ছাড়া কেরাত সহি হবে না, ট্রেনিং ছাড়া রুকু ঠিক হবে না, ট্রেনিং ছাড়া সেজদা ঠিক হবে না, ট্রেনিং ছাড়া বসা ঠিক হবে না, ঠিক তেমনি ভাবে ট্রেনিং ছাড়া বাতিনি নামাজ ঠিক হবে না। আমাদের নামাজ ঠিক করার কোন ট্রেনিং এর দরকার নাই, ব্যবসায় লাভ করার জন্য ট্রেনিং এর দরকার, চাকুরিতে বেতন বেশি পাওয়ার জন্য ট্রেনিং এর দরকার, গৃহস্থিতে বেশি ফসল পাওয়ার জন্য ট্রেনিং এর দরকার। যে নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে নামাজ আবার জান্নাতের চাবি হবে, ওইটা ঠিক করার জন্য কোনো ট্রেনিং লাগে না। এই হইল বর্তমান মুসলমানদের অবস্থা। তাইলে আমার নামাজের দাম আমার কৃষিকাজের চেয়ে কম, কারণ কৃষিকাজের জন্য ট্রেনিং লাগে, নামাজের জন্য ট্রেনিং লাগে না। আমার নামাজের দাম আমার চাকুরির চেয়ে কম, কারণ চাকরির জন্য ট্রেনিং লাগে, আমার নামাজের জন্য কোন ট্রেনিং লাগে না। আমার নামাজের দাম আমার ব্যবসার চেয়ে কম, কারণ ব্যবসার জন্য ট্রেনিং লাগে, আমার নামাজের জন্য কোন ট্রেনিং লাগে না। এই জন্য আমার জাহিরি নামাজও ঠিক নাই, আমার বাতিনি নামাজও ঠিক নাই। সেই ট্রেনিংটা কি? হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্তাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হযরত জিব্রিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, নির্ভেজাল ইবাদত কোনটা, খাঁটি ইবাদত কোনটা, পিওর ইবাদত কোনটা? তাহলে বোঝা গেল এবাদত তো বেজালও আছে। রাসূল বলেন, পিওর ইবাদত হলো, নির্ভেজাল ইবাদত হলো, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ, যদিও দুনিয়ার জীবনে চর্মচুখে আল্লাহকে দেখবে না, কিন্তু তোমার অন্তরে এই কথা ইয়াকিন রাখবে যে আল্লাহ অহরহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে দাঁড়াই আছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি পড়তেছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে রুকু করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে সেজদা করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে সূরা কেরাত পড়তেছি, আমি কিভাবে দোয়া দুরুদ পড়তেছি, আমি কিভাবে তসবিহ তালিল পড়তেছি, আল্লাহ অবশ্যই প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাকে দেখতেছেন। এই মনোভাব নিয়েও যদি ইবাদত করতে পারো, তোমার ইবাদত পিওর। এবার বলেন, বাতিনি নামাজ ঠিক হয় কিভাবে? রুকু ঠিক করলে, সেজদা ঠিক করলে, নামাজে মনোযোগী হলে? আমরা মনোযোগী না অমনোযোগী? অমনোযোগী। তাহলে আমাদের কোন নামাজটা এবার নষ্ট? বাতিনি নামাজ। সারা জিন্দেগি বর্ণমাস করবেন, এই নামাজ আপনাকে সুদ ছাড়াইতে পারবে না। সারা জীবন বর্ণমাস করবেন, এই নামাজ আপনাকে ঘুষ ছাড়াইতে পারবে না। সারা জীবন বর্ণমাস করবেন, এই নামাজ আপনাকে মদ ছাড়াইতে পারবে না। সারা জীবন বর্ণমাস করবেন, এই নামাজ আপনাকে গাঞ্জা ছাড়াইতে পারবে না। তাহলে এটা ঠিক করার উপায় কি? জানার দরকার কি না, বুঝার দরকার কি না? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ঠিক করার উপায় হইল, মানুষ মনোযোগী হইয়া নামাজ পড়তে পারে না কেন? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, তার কারণ হইল শয়তানের অগণিত বাহিনী আছে মানুষের ইবাদত নষ্ট করার জন্য এবং মানুষকে গুনাহে লিপ্ত করার জন্য। অসংখ্য বাহিনী আছে, শয়তানের সব বাহিনী সবার কাছে পাঠায় না। বেনামাজিদের কাছে শয়তানের বিশেষ বাহিনী পাঠায় না, বেনামাজিদের কাছে শয়তানের সাধারণ বাহিনী পাঠায়। কিন্তু কোন মুসলমান যদি বেনামাজি না হইয়া নামাজে দাঁড়াইয়া যায়, তখন তার নামাজকে নষ্ট করার জন্য শয়তান তার একটা স্পেশাল বাহিনী পাঠাইয়া দেয়। বুঝা থাকলে বলেন, নামাজিদের কাছে শয়তানের অর্ডিনারি বাহিনী পাঠায়, স্পেশাল বাহিনী পাঠায়। আল্লাহ রাসূল বলেন, এই বাহিনীর ডিউটি কি? এই বাহিনীর ডিউটি হইল নামাজের নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত শুধু আপনার মনে জাগাইয়া দিতে থাকবে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। ঘরের কথা স্মরণ করো, বাসার কথা স্মরণ করো, বিবির কথা স্মরণ করো, বাচ্চার কথা স্মরণ করো, দোকানের কথা স্মরণ করো, চাকরির কথা স্মরণ করো, ধন সম্পদের কথা স্মরণ করো, রুজি রোজগারের কথা স্মরণ করো। স্মরণ করাইতে করাইতে করাইতে সালাম ফিরাইয়া যায়। এর দ্বারা শয়তানের লাভ দুইটা। একটা লাভ হইল, তোমারে নামাজ থেকে ফিরাইতে পারলাম না, নামাজ তুমি পড়েই ফেললে, তোমার নামাজের সব নষ্ট হইয়া গেল। দুই নম্বর উপকার শয়তানের, এই নামাজ তোমাকে দুনিয়ার কোন গুনাহ থেকে ফিরাতে পারবে না। এবার বুঝলেন আপনারা, আমরা কেন নামাজে মনোযোগী হতে পারি না? এমনি না শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে। এর ব্যবস্থা দিয়ে হাদিস মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নমাজে দাঁড়ালে পরে যখনই তুমি দেখবে তোমার নামাজ সংসারে চলে গেছে, তখন ওই রাসূলের হাদিস মতে স্মরণ করবে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা মনে করলেই মন নামাজের বাইরে থাকবে না, নামাজের ভিতরে চলে আসবে। আবার যখন দেখবে মন সংসারে চলে গেছে, আবার তুমি রাসূলের কথা মতো স্মরণ করবে, আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন নামাজের ভিতরে চলে আসবে। আবার যখন দেখবে নামাজের বাইরে মন চলে গেছে, আবার তুমি চিন্তা করবে, আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন নামাজের ভিতরে চলে আসবে। এই পর্যায়ে এসে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা নামাজ পড়ে এদের নামাজ পাঁচ প্রকার। যারা নামাজ পড়ে না তো পড়েই না, যারা নামাজ পড়ে না এরা বুঝাইতে চায়, আল্লাহ তুমি আমার বেস্টের চাবি দিলে কি হবে, আমি নেব না। এটা যারা নামাজ পড়ে না এদের এদের বলা বল, আল্লাহ তুমি আমাদের বেস্টের চাবি দিলে কি হবে, আমি না নিলে তুমি কি করবা। আর যারা নামাজ পড়ে এরা আবার পাঁচ দল, এক নম্বর, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। নামাজ যারা পড়ে এরা কত দল? পাঁচ দল। এক নম্বর, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। ওয়াসিরিন একরাম লিখেছেন, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। দুই নম্বর, যারা রেগুলার নামাজ পড়ে কিন্তু একদিনও নামাজে মনোযোগী হইয়া পড়ে না, বলেন কার কারণে? শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে। এই স্পেশাল বাহিনীর তাড়ানির জন্য কোনো প্রশিক্ষণও গ্রহণ করে না। এরা হাসরের মাঠে আল্লাহর ধমক খাইতে হবে। আল্লাহর ধমকটা কেমন হবে? আপনাদের এই এই মসজিদের কোন মুসল্লিকে অথবা ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিন সাহেবকে অথবা কমিটির কোন মেম্বারকে অথবা কমিটির চেয়ারম্যান সাহেবকে যদি তারেক ওবামা তলব করিয়া নিয়া জোরসে এক ধমক দেন, কি বলেন? পেশাব পায়খানা করার বাকি থাকবে? তারিক ওবামার ধমকে যদি গাম ছুটে, তারিক ওবামার ধমকে যদি পেশাব ছুটে, তারিক ওবামার ধমকে যদি পায়খানা করে দিতে হয়, চিন্তা করে দেখেন সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা এই নমাজিকে হাসরের মাঠে যখন ধমক দিবেন তখন তার অবস্থা কি হবে? কত নম্বর নমাজির বিবরণ গেল? দুই নম্বর। তিন নম্বর নমাজি, যাদের মন শয়তান বারবার নমাজের বাইরে নিয়ে যায় আর আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করে করে আবার মনকে বারবার নমাজের ভিতরে নিয়ে আসে, এই হল ট্রেনিং। এবার বুঝছেন ট্রেনিংটা কোনটা? ট্রেনিং বুঝলেন? মনোযোগী হইয়া নামাজি হওয়ার জন্য ট্রেনিং লাগবো। যতবারই দেখবেন শয়তান মনকে নমাজের বাইরে নিয়ে গেছে ততবারই আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করবেন মন নমাজের ভিতরে চলে আসবে, আবার চলে গেছে, আবার আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করবেন, আবার চলে গেছে, আবার আল্লাহ আমাকে দেখতেছেন চিন্তা করবেন। এই হইল বাতিনি নামাজ ঠিক করার ট্রেনিং। ট্রেনিং যখন চালু হয়ে যাবে, তফসিরের কিতাবে লেখা আছে, তখন আল্লাহ তোমাকে নমাজের পরিপূর্ণ সওয়াব দিতে থাকবেন। কত নম্বর নমাজিকে? তিন নম্বর নমাজিকে। শয়তান যখন দেখবো একশোবার নিয়ে গেলাম তার মনটা নমাজের বাইরে, পাঁচশোবার নিয়ে গেলাম তার মনটা নমাজের বাইরে, হাজারবার নিয়ে গেলাম তার মনটা নমাজের বাইরে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা চিন্তা করে করে মনটা নমাজের ভিতরে বারবার ফিরে আনার কারণে আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াব দিয়া দিতেছেন, কাজেই তার মনকে নমাজের বাইরে নিয়া আমাদের কোনো লাভ হইল না। তারা ছেড়ে দাও, তার মন নমাজের বাইরে নিয়ে কোনো ক্ষতি করা যায় না। যেই লোকটার মন নমাজের বাইরে নিয়ে লাগাই দিলে আর ফিরে আনে না, তার কাছে যাও, এই লোকটাকে ছেড়ে দাও। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এইভাবে শয়তান যেদিন আপনার কাছ থেকে নিরাশ হয়ে আপনার মন নমাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা ছেড়ে দেবে, ওই দিন থেকে আপনি নমাজের শুরু থেকে সালাম তিরানি পর্যন্ত আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারবেন। এই হল চতুর্থ নম্বর নমাজি। নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারবেন। এটা কত নম্বর নমাজি? চতুর্থ নম্বর নমাজ। এই চতুর্থ নম্বর নমাজিদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে নমাজিরে ফিরায়। এখন বুঝেন কিভাবে? যেই লোকটা নমাজের ভিতরে যত হাজারবার মন সংসারে চলে যায়, তত হাজারবার ওই আল্লাহ আমাকে দেখতেছেন বলে মনকে নমাজে ফিরাইয়া আনতে পারে, এই লোকটা নমাজ ছেড়ে মসজিদের বাইরে গেলে যত রকমের গুনার কাজের সুযোগ তার সামনে আসবে ততবারই আল্লাহ আমাকে দেখতেছেন মনে হবে কিনা? আর যখন আল্লাহ আমাকে দেখতেছেন মনে করবে তখন আর গুনার সাহস থাকবে না। সুতরাং চতুর্থ নম্বর নমাজির দলকে তাদের নমাজ সংসারের সকল গুনার থেকে ফিরায়। আল্লাহ আমাকে দেখতেছেন এই ইয়াকিন অন্তরে জাগ্রত থাকলে কোন রকমের গুনার কাজের সাহস রাখে না। এই কথাটা বোঝার জন্য কিতাবের লিখিত একটা ঘটনা শুনেন। মিশরের এক কৃষকের একটা আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুর যখন পাকে তখন চোর বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়, এই জন্য বাগান পাহারা দেওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল। কর্মচারী লোকটার সংসারে তার বিবি ছাড়া আর কেউ নাই, যেহেতু দিনদার ২৪ ঘন্টা মালিকের বাগানে পাহারা দেওয়ার জন্য থাকতে হয়, এই জন্য এই কর্মচারী বাগানের ভিতরে ছোট একটা গড় নির্মাণ করে তার বিবিকে নিয়ে দিন দেখ চব্বিশ ঘন্টা আঙ্গুরের বাগানে থাকে এবং পাড়া দেয়। একদিন বাগানের মালিক বাগানের ভিতরে ঢুকলো এবং কর্মচারীর ঘরে গিয়া বসল। বাগানের মালিক দেখল এই কর্মচারীর বউ বড় সুন্দরী, দেখে তার লোভ লেগে গেল। এখন আরেক ব্যক্তির স্ত্রী সেও চোখের সামনে লোভ লেগে গেলেও তো এই লোভ বাস্তবায়ন করার কোন সুযোগ নাই, এই জন্য বাগানের মালিকটা কুবুদ্ধি করে বা অন্য একটা কাজের ফরমাশ দিয়া ওই কর্মচারীটাকে বাগানের বাইরে পাঠাইয়া দিল। এবার বলেন এই ঘরের ভিতরে কে কে? মালিক আর কর্মচারীর বউ। এইবার মালিক কর্মচারীর বউকে বলে সবগুলি দরজা জানালা বন্ধ করো। বলেন তো স্বামীকে কোন কাজের ফরমাশ দিয়া বাইরে পাঠাইয়া দেওয়ার পরে স্ত্রীকে যদি দরজা জানালা বন্ধ করতে বলে মনের ভাব বুঝতে কি আরো বাকি থাকে? এই মেয়ে লোকটা যখন তার মনের ভাব বুঝতে পারল তখন বলল মালিক তোমার চাকরি করি আমরা, তোমার বেতন পাইয়া আমরা লালিত পালিত হই, আমরা খুরপুর জোগাড় করি, তোমার হুকুম পালন না করলে বেতনও পাইব না, পেট পালাওয়া যাবে না, কাজেই তুমি যা হুকুম দাও তা তো আমাদের পালন করতেই হবে পেটের স্বার্থে। কিন্তু ঘটনা হইল এই ঘরের মধ্যে এমন একটা দরজা আছে যেটা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। তখন মালিক জিজ্ঞেস করে এই দরজাটা কোন দরজা আমারে দেখাও। তখন ওই স্ত্রী লোকটা বলল তোমার হুকুম মতে তুমি যতগুলি দরজা জানালা দেখতেছ সবগুলি আমি বন্ধ করে দেওয়ার পরে এই ঘরের ভিতরে যে ঘটনাটা ঘটবে বলো তুমি সেই ঘটনা আল্লাহ দেখবেন কিনা? তখন মালিক বলল অবশ্যই দেখবেন। তখন ওই স্ত্রী লোকটা বলে সবগুলি দরজা জানালা বন্ধ করার বন্ধ করা ঘরের ভিতরে যে দরজা দিয়ে আল্লাহ ঘটনা দেখবেন এই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। তখন এই মালিক লোকটা লজ্জিত হয়ে ওই স্ত্রী লোকের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বাগান থেকে বের হয়ে চলে গেল। কোন জিনিস তাকে জিনাত থেকে ফিরাইল আল্লাহ দেখবেন, কোন জিনিস তাকে জিনাত থেকে ফিরাইল আল্লাহ দেখবেন। না লড়লেও কোনো কাজ এটা তুমি সাউন্ড বলতে গেছো, আমি সিলে গলা ভাঙি বলেছি, মুখে মুখ লাগাই কথা বলা যায় নাকি? আশা করি ঘটনাটা বুঝতে পারলে আপনারা এই কথা অতি সহজে বুঝতে পারবেন। যেই লোক অন্তরে এই কথা রাখে আল্লাহ আমাকে দেখতেছেন এই লোক কোন গুনার সাহস করতে পারে? সুতরাং আল্লাহ আমাকে দেখতেছেন এই সাধনার মাধ্যমে, যেই সাধনার মাধ্যমে আমার বাতিনি নামাজ ঠিক হয়, একই সাধনার ফলে আমার বাতিনি নামাজ ঠিক হইলে আমার নামাজ আমাকে সকল প্রকার গুনাহ থেকে ফিরায়। সেই মর্মে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল রকমের গুনাহ থেকে নামাজিকে ফিরায়। কোন নামাজ? আল্লাহর দেনে মগ্ন হইয়া শুরু থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারে। এরা নামাজিদের কত নম্বর দল? সাত নম্বর দল। সর্বমোট দল কতটা ছিল? আরেকটা দল দিছে না? আরেক দল নামাজি হইল যারা নামাজে এত মজা পায় দুনিয়াতে আর কোন কাজে এত মজা পায়। এই নামাজটা হইল নবী রাসূলগণের নামাজ। চতুর্থ নম্বর নামাজটা হইল ওলি আউলিয়াদের নামাজ। তিন নম্বর নামাজটা হইল মুত্তাকি পরহেজগার মুমিন মুসলমানদের নামাজ। আর দুই নম্বরটা হইল খামখিয়ালদের নামাজ। আর এক নম্বরটা হইল পাপিষ্টদের নামাজ। যদি আপনাদের মনে চায় যে নবী রাসূলগণের নামাজে যে এত মজা পান, যেত মজা দুনিয়াতে আর কোন জিনিসের মাধ্যমে পান না, এত মজা কি কারণে পান, চাইলে আমি একটু বলতে পারি, চাইলে একটু বলতে পারি, শুনেন। তফসিরের কিতাবে লেখা আছে যখন একমাত্র জগতের সবগুলির কল্পনা জল্পনা বাদ দিয়া একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া যারা নামাজ আদায় করে, এরা যখন সুরায়ে ফাতেহা পড়া শুরু করে, প্রথম শব্দটা যখন বলে আলহামদু, এর অর্থ সমস্ত প্রশংসা, এইটুকু উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহর প্রশ্নের জবাবে নমাজি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন মানিল্লাহ, আল্লাহকে, জবাবে নমাজি বলে রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যিনি। আল্লাহ জিজ্ঞেস করেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে, জবাবে নমাজি বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন মানির রহমান, রহমান কে, নমাজি বলে আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রহিম কে, বলে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিক যিনি তিনি। এর পরবর্তী ঘটনাটা বোঝার জন্য এখানে গ্রামারের একটা সূত্র আমাদের মনে দেখতে হবে। আরবি গ্রামার মতে যে কথা বলে তাকে বলে মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তাকে বলে মুখাতব, যার সম্পর্কে কথা বলে তাকে বলে গাইব। বাংলা গ্রামার মতে যে কথা বলে তাকে বলে উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তাকে বলে মধ্যম পুরুষ, যার সম্পর্কে কথা বলে তাকে বলে নাম পুরুষ। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তাকে বলে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলে তাকে বলে থার্ড পার্সন। এটা আপনাদের স্মরণ থাকতে হবে সামনে কথা বলার জন্য। এবার শুনেন, চার নম্বর নমাজি নমাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ জিজ্ঞেস করেন কার জন্য, বলে যিনি আল্লাহ তার জন্য। বলেন যিনি আর তার কোন পার্সন, থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন তোর আল্লাহ কে, বলে রব্বুল আলামিন যিনি তিনি, কোন পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন রব্বুল আলামিন কে, বলে রহমান যিনি তিনি, কোন পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন রহমান কে, বলে রহিম যিনি তিনি, কোন পার্সন। আল্লাহ জিজ্ঞেস করেন রহিম কে, বলে হাসরের দিনের মালিক যিনি তিনি, কোন পার্সন, থার্ড পার্সন। এবার আল্লাহ বলেন এই বান্দা, তুই আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এখানে কোন থার্ড পার্সন নাই, আমার সাথে থার্ড পার্সনে কথা বলবি না, আমার সাথে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে কথা বল। তখন সে পার্সন চেঞ্জ করে, পার্সন চেঞ্জ করে বলে ইয়াকা নাআবুদু, তোমার জন্যই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আপনারা বলেন এই নমাজটা যারা অন্তরের দ্বারা উপলব্ধি করবে তাদের দুনিয়াতে নমাজের চেয়ে বেশি মজা কোন জিনিসে লাগবে? হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি, জিজ্ঞেস করার কারণ আছে, যথাস্থানে উল্লেখিত আছে, এখানে আলোচনা করার সময় নাই। আল্লাহ বলেন হে মূসা তোমার হাতে এটা কি, মূসা বলেন আমার হাতে এটা লাঠি, এটাতে বর দিয়ে আমি চলি, এটা দিয়ে পাতা, গাছের পাতা ভেঙ্গে আমি ছাগলকে খাওয়াই, এটা দিয়ে আরো অনেক কাজ করি। প্রশ্ন কি আর জবাব কি, এতগুলি প্রশ্ন ছিল না, একটা জবাব দিলেন চারটা। ঘটনা কি, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো সুযোগ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো সৌভাগ্য, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতো আনন্দ জগতে আর কিছু হতে পারে না। সুতরাং যে চান্স পেয়েছি আমি কথা লম্বা করতে করতে, এই চান্সটাকে যত দীর্ঘায়িত করতে পারি ততই আমার মজা। তাই বন্দা যখন বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবার বলেন পার্সন পরিবর্তন হইল কিনা, এই হইল এখানের পার্সন পরিবর্তনের কারণ। এতক্ষণ যিনি আর তিনি বলল, প্রশংসা আল্লাহ যিনি তার জন্য, আল্লাহ রব্বুল আলামিন যিনি তিনি, রব্বুল আলামিন রহমান যিনি তিনি, রহমান রহিম যিনি তিনি হাসরের দিনের মালিক, রহিম হাসরের দিনের মালিক যিনি তিনি, তাহলে তো বলতে পারত আমি আবাদত করি হাসরের দিনের মালিক যিনি তার জন্য, আমি সাহায্য চাই হাসরের দিনের মালিক যিনি তার কাছে, কিন্তু তা না করে পার্সন পরিবর্তন করে বলে ইয়া কানা আবদু তোমারই আবাদত করি, ওয়া ইয়া কানা স্তাইন তোমার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ সরাসরি তাকে বলেন মা তাস্তাইনু কি সাহায্য চাস বল, বলে ইহদিনা হে আল্লাহ আমাদেরকে পথ দেখাও, আল্লাহ জিজ্ঞেস করেন কোন পথ, বলে যেই পথে জীবন যাপন করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, আল্লাহ বলেন লাকা মা সালতা ইয়া আব্দি ওরে আমার বান্দা তুই আমাকে যেই জিনিসটা চাইলে তোকে দান করে দিলাম। যে বান্দা আল্লাহর সাথে এই আলাপটা করে অন্তরের দ্বারা সঠিকভাবে উপলব্ধি করে করে, বলেন এই বান্দার এই নমাজের চেয়ে বড় মজার আর কি সংসারে কি হতে পারে। সুতরাং এই রইল ভাস নম্বর নমাজ, কত নম্বর আশা করি কথাগুলি বুঝলে আমরা, আমাদের কার সিরিয়াল নম্বর কত এই যে মনে মনে টের পাওয়ার কথা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মনে আছে কথা, ছেলে ইউসুফকে কি জবাব দিলেন, তুমি আমার কাছে থাকলে সুখে থাকবে আর দূরে থাকলে দুঃখে থাকবে, সেই চিন্তায় গান্ধি নেই। প্রতিটি মা বাবার ডিউটি নিজের সন্তানকে নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করা, মূল ঘটনা মনে আছে। সেই ডিউটিটা আমি পালন করতে পারিনি, এই দুঃখে কানতে কানতে আমার চক্ষু বন্ধ করেছি। সুতরাং আল্লাহর এত বড় পয়গাম্বর, তিনি তার সন্তানকে নিজের হাতে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি এত কান্দা কানতে পারেন, যে কান্দার কারণে চক্ষু অন্ধ হয়ে যায়, আমরা সাধারণ মানুষের ছেলে মেয়েরা যদি এমন পরিবেশে থাকে, এমন ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে, এমন ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করে যেখানে জাহান্নাম থেকে বাঁচার পথে চলার কোন পরিবেশ নাই, তখন আমি হাসতে পারি। তাহলে তফসিরের শিক্ষা আমরা গ্রহণ করলাম কোথায়? ছেলে মেয়েদেরকে জাহান্নামে পাঠাবার সহজ ব্যবস্থা মা বাবার হাতে বেনমাজি বানাইয়া দেওয়া, মেয়েদেরকে বিশেষভাবে জাহান্নামে পাঠাবার সহজ ব্যবস্থা বেপর্দা বানাইয়া দেওয়া। যে বাবা তার নাবালক মেয়েকে সাবালক হওয়ার আগ পর্যন্ত ইসলামী শরীয়তের বিধান মতো পর্দা পালনে বাধ্য করতে পারে না, এই বাবা তার মেয়েকে নিজের হাতে জাহান্নামের লাকড়ি বানাইল। আমার কাছে কেউ কেউ অনুরোধ করেছেন যে মা বোনেরাও যেহেতু এইখানের শ্রোতা হিসাবে আসেন, এই জন্য তাদের পর্দা সম্পর্কে কিছু কথা বলতে, কিন্তু আমার জন্য একটা সমস্যা আছে আপনাদের দেশে পর্দা সম্পর্কে কথা বলতে। সমস্যাটা কি, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের ওয়েদার বর্তমানে কেমন মনে করেন আপনারা? খুব গরম না? আমাদের ছয় না নাকি ছয়? আমরা যারা সেখানে থাকি ছয়, তো আপনারা এখন গেলে তাইলে ওয়েদারের সাথে মানুষের শরীরের যেমন একটা সম্পর্ক আছে, ওয়েদারের সাথে মানুষের মন মানসিকতার যেমন একটা সম্পর্ক আছে, ঠিক তেমনি ভাবে পরিবেশের সাথেও মানুষের একটা মন মানসিকতার সম্পর্ক আছে। যেই সমাজে ব্যাপকভাবে মেয়েরা বেপর্দা চলে, অর্ধ উলঙ্গ চলে, বলতে গেলে উলঙ্গই চলে, এই সমাজে এই উলঙ্গ অর্ধ উলঙ্গ এবং বেপর্দা সমাজে চলতে চলতে চলতে চলতে এক পর্যায়ে ফর্দানিসীন মেয়েদেরও এই বেপর্দা চলাটা গা শোয়া হয়ে যায়। গা শোয়া বাংলা ভাষার একটা শব্দ, দেখি বুঝতে পারলেন আপনারা, গা শোয়া হয়ে যায়। প্রথম প্রথম পর্দানিসীন থাকলেও বেহর্দা দেখতে দেখতে, বেহর্দা চলতে চলতে এই বেহর্দা চলাকে আর লজ্জা বলে মনে হয় না, বেপর্দা চলাকে আর হায়া লজ্জা বলে মনে হয় না, এমত অবস্থায় যে সমস্ত মেয়েদের বেহরদা ফতেঘাটের বেহরদা মেয়েদের দেখতে দেখতে ফতেঘাটের অর্ধ উলঙ্গ মেয়েদেরকে দেখতে দেখতে নিজেও বেহরদা হইয়া চলতে আর লজ্জাবোধ হয় না, নিজেও আর অর্ধ উলঙ্গ হইয়া চলতে লজ্জাবোধ হয় না। এদের কাছে যখন পর্দার ওয়াজ করা হয় তখন তারা মনে করেন অনেক সময় যে এইটা আমাকে হিট কইরা কথা বলা হলো। আল্লাহর কসম, সরি, আমি হিট করার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়া বলতেছি, জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়া বলতেছি। কোন মুসলমান যদি বেনমাজি হয় আর আমি যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন বেনমাজি জাহান্নামে যাবে, রসুল হাদিসে বলেছেন বেনমাজি জাহান্নামে যাবে, আপনাদের মধ্যে কে বেনমাজি? আমি চিনি নাকি? চিনি? চিনি না। তাহলে কি যা আপনাকে হিট দেওয়ার জন্য বললাম না আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বললাম? ঠিক তেমনি ভাবে এখানের কোন মা বোন যদি বেফর্দা থাকে আমি তারে চিনিও না জানিও না, আছে কিনা জানিও না, এই মসজিদের এই এই সম্মেলনের শ্রোতাদের মধ্যে কোন মা বোন যদি বেফর্দা থাকেন আমি এটা জানিও না আমি তাকে চিনিও না। কিন্তু যেমন ভাবে নামাজের কথা বলতে হয় মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে, তেমনি ভাবে পর্দা সম্পর্কে কথা বলতে হয় মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে। এই প্রসঙ্গে একটা হাদিস বলি শুনেন। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের মধ্যে নিকৃষ্টতম জাহান্নামী হবে দুই দল, যারা আমার আমলে দুনিয়াতে আসেনি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আসবে। এই দুই দল নিকৃষ্টতম জাহান্নামীদের মধ্যে আল্লাহ রসুল বলেন এক দল হইল বেপর্দা, ওই সমস্ত বেপর্দা নারী, যে সমস্ত বেপর্দা নারীরা বেপর্দা হয়ে বেপরুয়া ভাবে পথে ঘাটে ঘোরাফেরা করবে। মুমিলাতুন মাইলাত, পরপুরুষের কুদৃষ্টিও তাদের দিকে টেনে আনবে, নিজেদের কুদৃষ্টিও পরপুরুষের দিকে নিক্ষেপ করবে। কুদৃষ্টি কি আর সুদৃষ্টি কি এইটা বুঝার মতো সেন্স বর্তমান সমাজের অনেক মুসলমানের নষ্ট হইয়া গেছে, সেন্সলেস হইয়া গেছে। এটা জাগ্রত করার জন্য বলি শুনেন, আপনাদেরকে বললে হয়তো আপনারা হিট মনে করতে পারেন, আপনাদের কাউকে বলবো না, আমি আমাকে উদ্দেশ্য করে বলি শুনেন। আমার যুবতী মেয়ে অথবা আমার যুবতী স্ত্রী যদি বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে রাস্তাঘাটের পুরুষপাল আমার এই যুবতী মেয়েকে বেপর্দা অবস্থায় রাস্তায় পেয়ে তার দিকে তাকাইবে কি না তাকাইবে? না, খুব সুনজরে, খুব সুনজরে না কোন নজরে? এই এই তাকানোর দ্বারা আমার মেয়ের মান বাড়ে না নষ্ট হয়? এই নষ্ট বুঝার মতো সেন্স আছে কতজন মুসলমানের? এবার আর একটা হাদিস শুনেন, এই হাদিস বাকিটা পরে বলি। এক হাদিসে আল্লাহ রসুল বলেন দাইয়ুসের জান্নাত নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন দাইয়ুস কাকে বলে? রাসুল বলেন যে পুরুষ তার অধীনস্থ মেয়েদেরকে ভিন্ন পুরুষের সাথে বেপর্দা অবস্থায় বেপরুয়া চলতে দেয় এই পুরুষটা পুরুষ দায়ুস, আর যে নারী ভিন্ন পুরুষের সাথে বেপর্দা অবাধে চলাফেরা করে ওইটা নারী দায়ুস। আল্লাহ রসুল বলেন তুমি নারী দায়ুস হও আর পুরুষ দায়ুস হও, দায়ুস জান্নাতে যেতে পারবে না, দায়ুস জাহান্নামে। সুতরাং আমি যদি আমার বিবিকে বেপর্দা চলতে দেই তাহলে আমার বিবিও দায়ুস আমিও দায়ুস। বলেন আপনাদেরকে বললাম না আমাকেই বললাম, আপনারা যেন হিট মনে না করেন, এই জন্য আমি আমার কথাই বলছি। আমার বিবিকে যদি আমি বেপর্দা চলতে দেই মুফাসসিরিন কেরাম লেখেন আমিও দায়ুস আমার বিবিও দায়ুস, রাসুল বলেন তুমিও জান্নাতে যাবে না তোমার বিবিও জান্নাতে যাবে না, দায়ুস পুরুষ হোক অথবা নারী হোক দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জাহান্নামী। তারপর ওই হাদিস রাসুল বলেন দুই দল নিকৃষ্টতম জাহান্নামী, যারা আমার আমলে দুনিয়াতে আসেনি, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দুনিয়াতে আসবে, এদের মধ্যে একদল ওই সমস্ত অত্যাধুনিকা চরমপন্থী নারী যারা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করবে এমন ভাবে যে পরপুরুষের কুদৃষ্টি তার দিকে আকর্ষণ করবে এবং নিজেও পরপুরুষের দিকে কুদৃষ্টিতে তাকাবে। আল্লাহ রাসূল সেই হাদিসে বলেন, কাসিয়াতুন আরিয়াত, এই সমস্ত নারীরা এমন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করবে এই রকম পোশাক পরা আর উলঙ্গ তাকা সমান। এমন পোশাক পরে মেয়েরা, এই সমস্ত মেয়েরা পথে ঘাটে চলাফেরা করবে যেই পোশাক পরা আর উলঙ্গ তাকা সমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, মেয়েদের কোন ধরনের পোশাক পরা আর উলঙ্গ তাকা সমান, এর বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল, মেয়েরা যদি এমন চিকন কাপড় পরে রাস্তায় বের হয় যে কাপড়ের উপর দিক থেকে চাইলে কাপড়ের ভিতরে শরীরের রং দেখা যায়, আপনারা বলেন এই কাপড় পরায় আর উলঙ্গ তাকায় ব্যবধান কত? রাসূল বলেন এই ধরনের পোশাক পরে যে মেয়েরা রাস্তায় বের হবে। দুই নম্বর ব্যাখ্যা, কাপড় চিকন নয়, কাপড় মুঠা, কিন্তু শরীরের সাথে এমন ভাবে টাইট ফিট যে কারণে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এর আকার আকৃতি নমুনা পোশাক পরা অবস্থায় পুরুষের সামনে ফুটে উঠে। আল্লাহ রাসূল বলেন এই রকমের পোশাক পরা আর উলঙ্গ তাকা সমান। এই রকম পোশাক পরে যে সমস্ত নারীরা বেপর্দা হয়ে পুরুষের সামনে চলাফেরা করবে আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। এবার বলেন আমার মেয়েকে এই রকম বেপর্দা কে বানায়? আমিও নাই। কে বানায়? আমি বানাই। আমার বিবিকে এই রকম জাহান্নামি কে বানায়? আমি বানাই। মেয়েদেরকে জাহান্নামি বানায় দুইজন, ছেলেদেরকেও জাহান্নামি বানায় দুইজন। মেয়েদেরকে জাহান্নামি বানায় বাবা আর স্বামী, বাবা আর স্বামী, আর ছেলে মেয়ে উভয়কে জাহান্নামি বানায় বাবা আর মা। ছেলে মেয়ে উভয়কে জাহান্নামি বানায় বাবা এবং মা, আর শুধু মেয়েদেরকে জাহান্নামি বানাবার জন্য আরেকজন রেডি আছে, কে? মেয়েরারে তিনজনে জাহান্নামি বানায়, ছেলেরারে দুইজনে জাহান্নামি বানায়। ছেলেরারে জাহান্নামি বানায় বাবা আর মা, আর মেয়েরারে বাবা মা তো জাহান্নামি বানাই বিয়ার আগ পর্যন্ত, বিয়ার পরে স্বামীও তারে জাহান্নামে ঠেলে। এই অবলা সরলা মা বোনদেরকে সমাজের সিংহভাগ মানুষ সদা সর্বদা জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। অথচ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা দিয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা দিয়ে গেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, তোমাদের ছেলেদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও, তোমাদের মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। কিন্তু কথাটা আল্লাহ এভাবে ডাইরেক্ট বলেননি, আল্লাহ বলেছেন এভাবে যে তোমরা নিজেরাও তোমাদের বিবিদেরকেও তোমাদের ছেলে মেয়েদেরকেও ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই আগুন কোন আগুন? তো ডাইরেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচাও বললেই হইতো, কথাটা ঘুরাইয়া বললেন কেন? ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এইভাবে বলার কারণ হইল আল্লাহ বুঝাতে চান, তোমার চোখের সামনে তোমার বিবি যদি কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা ছেলে যদি কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা মেয়ে যদি কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে চায়, তাহলে তুমি সুফায় বসে বসে ঠেঙ্গের উপর ঠেং তুলে সেই এই পরবিনা সাবধান, এই পরবিনা সাবধান বলে বলে সুফায় বসে থাকবে, না ঝাঁপটিয়ে ধরে তাকে রক্ষা করবে? আল্লাহ এই বঙ্গিতে বলে বুঝাতে চান, যদি বেফর দা বানাও ও জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে রওনা হইল, যদি বেনমাজি বানাও জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে রওনা হইল, সাবধান নামাজ পর এই কথা বললেই তোমার ডিউটি আদায় হবে না, সাবধান পর্দা কর এইভাবে বললেই তোমার ডিউটি আদায় হবে না, ছেলে মেয়েকে জপটাই দুইটা নমাজি বানাইতে হবে, মেয়েকে জপটাই দুইটা পর্দা রক্ষা করাইতে হবে, তবেই তোমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো হইল, তবেই তোমার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানো হইল, তবেই তোমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচানো হইল। এবার বুঝলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের জবাবের মর্ম, মূল ঘটনা মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনার কি তকদিরে বিশ্বাস নাই? তিনি বলেন তকদিরে বিশ্বাস থাকে তো সাধারণ মুমিন মুসলমানেরই, আমি তো একজন পয়গম্বর আমার বিশ্বাস থাকবে না কেন, তোমার প্রশ্নের উদ্দেশ্য কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন প্রশ্নের উদ্দেশ্য যদি তকদিরে বিশ্বাস থাকে তাহলে আপনার কাছে থাকলেও সুখে থাকবো, দূরে থাকলেও সুখে থাকবো, তকদিরে বিশ্বাস থাকলে আপনার তকদিরে দুঃখ থাকলে আপনার কাছে থাকলেও দুঃখে থাকবো, দূরে থাকলেও দুঃখে থাকবো, সুতরাং আমার সুখ দুঃখের চিন্তায় আপনি কানতে কানতে চক্ষু হারালেন কেন? ইয়াকুব বলেন তোমার সুখ দুঃখের চিন্তায় চক্ষু হারাই নাই, তোমাকে জাহান্নাম থেকে বাঁচার পথের চালানোর ডিউটিটা আমি পালন করতে পারলাম না, সেই দুঃখে আমি কেঁদেছি। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমার ছেলে মেয়ে জাহান্নামে যাক, এতে আমার কিছু আসে যায় না, এই শিক্ষা দিলেন। তাহলে এবার বলেন এতক্ষণের কথা বুঝে থাকলে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বিবিদেরকে জাহান্নাম থেকে জাপঠিয়ে ধরে বাঁচাতে হবে কিনা, জাপঠিয়ে ধরে বাঁচাতে হবে, বাঁচানোর ব্যবস্থা এই নিজে শুধু একা একা যাত্রায় দৈরিয়াও বাঁচাইতে পারবেন না, যদি বাঁচাবার মতো পরিবেশ তৈরি না করেন, বাঁচাবার মতো পরিবেশে যদি খেলাধুলা করতে না দেন, জাহান্নাম থেকে বাঁচার মতো পরিবেশে যদি লেখাপড়া করতে না দেন, যেখানের ছেলে মেয়েরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে না এদের সাথে আপনার ছেলে মেয়েকে খেলাধুলা করতে দিবেন, যেখানের ছেলে মেয়েরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে না ওইখানে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করতে দিবেন, আপনি একা একা যাত্রায় দিলে কি করবেন? আপনি একা টানবেন জান্নাতের দিকে, তারা হাজার জনের টানবে জাহান্নামের দিকে, হাজার জনের সাথে টানাহেসলা করে আপনার কলিজার টুকরাটাকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং যাত্রায়াদিরা জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে তার বাধ্য করতে হইবে ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে যাও যারা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে, ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করতে যাও যারা জাহান্নাম থেকে বাঁচার পথে চলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন يَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا কিয়ামতের দিন অনেক জাহান্নামীরা আফসোস করতে করতে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে হায় রে আমার পুরা কপাল, আমার তো জাহান্নামের পথে চলার ইচ্ছা ছিল না, দুষ্টটাকে বন্ধু বানানোর কারণে, দুষ্টটার সাথে লেখাপড়া করার কারণে, দুষ্টদের সাথে খেলাধুলা করার কারণে ওই দুষ্ট বন্ধুরা আমাকে জাহান্নামী বানাইল। বুঝে থাকলে বলেন আমি একা চেষ্টা করলেই আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো না, খেলাধুলার সাথী জাহান্নাম থেকে বাঁচার মতো সাথীদের সাথে খেলতে দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার মতো সাথীদের সাথে লেখাপড়া করতে দিতে হবে, তা না হলে হাজার হাজার খেলার সাথী হাজার হাজার লেখাপড়ার সাথী জাহান্নামের পথে টানবে, আমি একা বাবা আমি একা মা তাকে জান্নাতের পথে টেনে নিতে পারবো না। এরকম পরিবেশ তৈরি করা দরকার কিনা? যদি আপনারা আমার কথা বুঝে থাকেন আর মনে করে থাকেন যে এইরকম পরিবেশ তৈরি করা দরকার, এই মসজিদটা যে বানাইছেন আপনারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার মতো পরিবেশ তৈরি করছেন। যতক্ষণ পর্যন্ত কোন মাদ্রাসা অথবা ইসলামিক স্কুল প্রতিষ্ঠা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কলিজার টুকরা ছেলেকেও জাহান্নাম থেকে বাঁচাবার পরিবেশ তৈরি হইল না, আপনার কলিজার টুকরা মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাবার পরিবেশ তৈরি হইল না, মসজিদ হইল বয়স্কদের জাহান্নাম থেকে বাঁচার পরিবেশ আর মাদ্রাসা অথবা ইসলামিক স্কুল হল এই বাচ্চা কাচ্চাদের জাহান্নাম থেকে বাঁচাবার পরিবেশ। একটা পরিবেশ তো আপনারা বানাইছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন, এর উসিলায় আপনাদের বয়স্কদের জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করুন, সাথে সাথে কোন অন্তত একটা মুসলিম স্কুল এই মসজিদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করে আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার মতো পরিবেশ তৈরি করার তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।